بسم الله الرحمن الرحيم دايماي بروم دالو اللار نامي إذا الشمس كورت شرجك جاكن نشبرفو كرا هوي بي وإذا النجوم كدرت جاكن نكتر راجي خرشيا پوري بي وإذا الجبال سيرت پربات شموك جاكن چالمان كرا هوي بي وإذا العشار عطلت جاكن پون غرفة اسطي اپکھت ہوئي بي وإذا الوحوش حشرت جاكن بن پشو اکتر کرا ہوئي بي وإذا البحار سجرت شمودر جاكن اسفیت کرا ہوئي بي وإذا النفوس زوجت دهه جاكن آتتا پون شنججت ہوئي بي وإذا الموؤودة سئلت যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হইবে কি অপরাধে উহাকে হত্যা করা হইয়াছিল যখন আমলনামা উন্মোচিত হইবে যখন আকাশের আবরণ অপসারিত হইবে জাহান্নামের অগ্নি যখন উদ্দীপিত করা হইবে وإذا الجنة أزلفت এবং জান্নাত যখন সমীপবর্তী করা হইবে علمت نفس ما أحضرت তখন প্রত্যেক ব্যক্তি জানিবে সে কি লইয়া আসিয়াছে فلا أقسم بالخنس আমি শপথ করি পশ্চাৎ অপসরণকারী নক্ষত্রের الجوار الكنس جا প্রত্যাগমন করে ও অদৃশ্য হয় والليل اذا عسعس শপথ নিশার যখন উহার অবসান হয় والصبح اذا تنفس আর উষা যখন উহার আবির্ভাব হয় انه لقول رسول كريم নিশ্চয়ই এই কুরআন সম্মানিত বার্তা বহের আনিত বাণী ذي قوة عند ذي العرش مكين যে সামর্থ্যশালী আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন مطاع ثم أمين যাহাকে সেখানে মান্য করা হয় যে বিশ্বাস ভাজন وما صاحبكم بمجنون আর তোমাদের সাথী উন্মাদ নয় সে তো তাহাকে স্পষ্ট দিগন্তে দেখিয়াছে সে অদৃশ্য বিষয় সম্পর্কে কৃপণ নয় এবং ইয়া অভিশপ্ত শয়তানের বাক্য নয় সুতরাং তোমরা কোথায় চলিয়াছ ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন ইহা তো শুধু বিশ্ব জগতের জন্য উপদেশ লিমান শাআ মিনকুম আন ইয়াসতাকিম তোমাদের মধ্যে যে সরল পথে চলিতে চায় তাহার জন্য ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা তোমরা ইচ্ছা করিবে না যদি জগৎসমূহের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করে না